হোক না সে অভিনয়, তবু যদি একবার ভুল করে চলো নাই, ভরে দিতে মন আমার, তবু কিছু সান্ত্বনা পাওয়া যেত, আলে আর আলো দেখা যেত, আলে আর আলো দেখা যেত, হোক না সে চোখের কাজলে